বাড্ডা আব্দুল গফুর ইসলামিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই ফজিলতময় মোবারকময় ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজিদ এবং ওলামাই কেরাম আমার সম্মানিত মুরব্বিয়ানে জাম আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ সুন্দর আলোচনা শোনার পরে আজকের এই ওয়াজ মাহফিলের শেষ পর্যায়ে এসে কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এতক্ষণ আমরা যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনেছি, আমার আগে আরও সম্মানিত কয়েকজন শায়েখ আলোচনা করেছেন, অনেক সুন্দর সুন্দর কোরআন সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বাকি সময়ে এমন কিছু কথাবার্তা বলার তৌফিক দিন যে কথাগুলো আমাদের দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণের হয়। কি এবার আমিন বলবেন না? আমিন। আলহামদুলিল্লাহ, তা আমরা আর বেশি কথাবার্তা আলোচনার প্রয়োজন নেই, অল্প কিছু কথাবার্তা আলোচনা করেই আজকের মাহফিল সমাপ্ত করা হবে ইনশাআল্লাহ। যে বিষয়টির উপরে আজকে আমরা আলোচনা করার কথা বলার চেষ্টা করব, বিষয়টি হলো সাদেকিন কিভাবে হওয়া যায়, সাদেকিন হওয়ার পদ্ধতি, এই বিষয়টির উপরে আমরা কোরআন সুন্নাহ থেকে অল্প কিছু আলোচনা করেই আমাদের আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো সাদেকিনটা কি আর সাদেকিন হওয়া দরকার কেন, সাদেকিন কিভাবে হওয়া যায়, এই বিষয়গুলোর দিকেই আমরা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাদেকিন সিদক থেকে, সিদক মানে হল সত্যবাদিতা, সত্য ফুটে তোলা, অর্থাৎ সত্য জিনিসটাকে ফুটিয়ে তোলা, সেটা কালবের মাধ্যমে, জবানের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, আমল আখলাকের মাধ্যমে সত্য জিনিসটাকে ফুটিয়ে তোলা, এটার নাম হল সিদক। আর সিদকের এই গুণটা যার ভিতরে থাকবে তিনি হবেন সাদেকিন, তিনি হবেন সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে প্রত্যেকটি মুমিনকে আল্লাহ পাক সাদেকিনের মতো, সাদেকিনদের মতো সাদেকিন হয়ে যেতে বলছেন। সূরা আত-তাওবার ১১৯ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا হে দুনিয়ার সমস্ত ইমানওয়ালা মানুষগুলো, আল্লাহ পাক এখানে কাদেরকে সম্বোধন করেছেন? জি, আল্লাহ পাক আমাদেরকে সম্বোধন করেছেন। আমরা যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিজ্ঞাসা করি এখানে কাকে সম্বোধন করেছেন, সবাই বলি ইমানদার। মানে ইমানদার বলি বুঝাইতে চায় যে অন্যদেরকে বলছে, আমাকে বলেন। এই জন্য আমার ভিতরে এই জিনিসটির আমল ঢুকে না, কারণ ইমানদারদেরকে বলছে, ইমানদার মানে অন্যরা। এই জন্য এই আয়াতে কারিমাগুলো যখন আমরা তেলাওয়াত করব, যখন আমরা শুনব, তখন আমার ভিতরে এই বিশ্বাস ঢুকবে, আল্লাহ আমাকে বলতেছেন। এই জন্য যদি জিজ্ঞাসা করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক কাদেরকে বলছেন, কি বলবেন? আল্লাহ পাক আমাদেরকে বলছেন। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। ও দুনিয়ার সমস্ত ইমানওয়ালা মানুষ, ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া তোমার ভিতরে হাসিল করো, তাকওয়ার গুণটা হাসিল করে তুমি মুত্তাকিন হয়ে যাও। ওয়া কুনু মাস সাদিকিন, আর তুমি সাদিকিনদের মত হয়ে যাও। এখানে মাস সাদিকিন অর্থ হলো মিসলাস সাদিকিন, সাদিকিনদের মত তুমি হয়ে যাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে সাদিকিন বলে সাহাবায়ে কেরামকে বুঝিয়েছেন, আর দুনিয়ার সমস্ত মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আগত ইমানওয়ালা মানুষগুলো, তোমরা সাহাবায়ে কেরামের মত ইমানওয়ালা হয়ে যাও, সাহাবায়ে কেরামের মত তাকওয়াবান মুত্তাকিন মুমিন হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার কর্তব্য হলো সাদিকিন হওয়া। সাদিকিন হওয়া মুমিনের একটা অপরিহার্য গুণ। মুমিন মানে তিনি সাদিকিন হবেন, মুমিন মানে তিনি সত্যবাদী হবেন। আল্লাহ পাক কোরআনে কারিমের অনেক আয়াতে কারিমায় মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে একটা গুরুত্বপূর্ণ গুণাবলী বর্ণনা করেছেন, সাদিকিন। আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম ইনদা রাব্বিকুম, তোমাদেরকে কি আমি এর থেকে আরো উত্তম কোনো কিছুর সুসংবাদ দিব যেটা তোমাদের রবের কাছে রয়েছে? লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত, যারা তাদের রবকে ভয় করে, যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া আসওয়াজুম মুতাখারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু জান্নাত নয়, ওই জান্নাতের ভিতরে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর জোড়ার ব্যবস্থাও রেখেছেন, অর্থাৎ স্ত্রীদের জন্য তাদের স্বামীরা জান্নাতের ভিতরে একসাথে থাকবে, আবার স্বামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্ত্রীদেরকেও জান্নাতে একসাথে রাখবেন। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সন্তুষ্টি রয়েছে। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে প্রত্যক্ষ করেন। বান্দা কারা? এর পরের আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিশেষ বিশেষ বান্দাদের গুণাবলী বর্ণনা করেছেন। এই বিশেষ গুণাবলীর বান্দাগুলো হলো আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার, الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. سبحان الله. الله رب العالمين বলেন আল্লাহ সুবহান ওয়া তাআলার যারা ইবাদুর রহমান আল্লাহর যারা প্রিয় বান্দা তাদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রাব্বুল আলামিন ইন্নানা আমান্না, আমরা তো ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, আমাদের ঈমানের উসিলায় আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন, ওয়াকিনা আযাবান্নার, জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেন। আস-সাবিরিন, এই মানুষগুলোর বৈশিষ্ট্য হলো এরা হয় সাবিরিন, এরা হয় ধৈর্যশীল। আস-সাদিকিন, এরা হয় সাদিকিন। সুবহানাল্লাহ, এদের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হলো এরা হবে সাদিকিন, এরা হবে সত্যবাদী, এরা হবে সত্যের নীতিতে, হকের নীতিতে, সিদ্দিকের নীতিতে এরা অটল। এই সাদিকিন হলো তাদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ওয়াল কানিতিন, এরা হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একেবারে অনুগত বান্দা, এরা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কানিতিন বান্দা। দোয়ায়ে কুনুতের মধ্যে যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো এদের বৈশিষ্ট্য, এজন্য ওই দোয়াটার নাম হলো দোয়ায়ে কুনুত। দোয়ায়ে কুনুতের বৈশিষ্ট্য যেই বান্দাদের মধ্যে আছে এই বান্দাগুলোর নাম হলো কানিতিন। আল্লাহ পাক বলেন এরা হবে সাবিরিন, এরা হবে সাদিকিন, এরা হবে কানিতিন, এরা হবে ওয়াল মুনফিকিন, এরা হবে বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচকারী। ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার, এরা হবে সাহারির সময়ে শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফারকারী। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেই বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন তার অন্যতম একটা বৈশিষ্ট্য হলো যে ইমানদার যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর মহব্বতের বান্দা যারা, তারা হবে সাদিকিন, তারা হবে সত্যবাদী। কারণ তারা সত্যবাদী হওয়ার আরেকটা বিশেষ কারণ হলো তারা যে মহান রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে, যে মহান রাব্বুল আলামিনকে তারা তাদের একমাত্র রব বানিয়ে নিয়েছে, সে মহান রাব্বুল আলামিন কখনো সত্য ছাড়া কোনো কিছু বলেন না। যেই আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, যেই মাবুদের উপরে ঈমান এনেছি, তিনি কখনো সত্য ছাড়া, হক ছাড়া অন্য কিছু তিনি বলেন না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين. رسول اپنی دنیا সমস্ত মানুষকে বলে দিন صدق الله, আল্লাহ رب العالمین সত্য বলেছেন, আল্লাহ সব সময় সত্য বলেন, আল্লাহ رب العالمین যা বলেন শতভাগ সম্পূর্ণরূপে সত্যই বলেন। তাহলে আমরা যেই মাবুদের গোলাম, যেই মাবুদকে একমাত্র মাবুদ বানিয়ে নিয়েছি, তিনি হলেন সবসময় সত্য কথা বলেন, সত্য নির্দেশ দেন, তিনি সত্যের পক্ষে থাকেন। এই জন্য আল্লাহ পাক বলছেন সাদাক আল্লাহ। কেউ যদি আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই এরকম কথা কেউ যদি আল্লাহর নামে বানিয়ে বলে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক বলছেন এই ব্যক্তির চাইতে বড় জালেম জমিনে আর কেউ নাই। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হইতে পারে? মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নামে মিথ্যা রচনা করে, মিথ্যা বানায়, মিথ্যা তৈরি করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কখনো সত্য ছাড়া কিছু বলেন না। তাহলে সে আল্লাহর নামে যদি কেউ মিথ্যা বলে, এই জন্য আল্লাহ পাক বলছেন তার চেয়ে বড় জালেম, বড় জুলুমকারী আর জমিনে দ্বিতীয় কেউ হইতে পারে না। আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সত্য বলতেন। সত্যের বাহিরে, সিদ্দিকের বাহিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কিছু বলতেন না। ছোটবেলা থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকেরা, সবাই, দুনিয়ার সকল মানুষ স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে যে তিনি হলেন আল আমিন, তিনি হলেন আস-সাদিক, আস-সাদিকুল মাসদুক, তিনি হলেন দুনিয়ার মধ্যে সবচাইতে সত্যবাদী। সুবহানাল্লাহ। এজন্য দেখা গেছে আবু সুফিয়ান রোম সম্রাটের দরবারে গেছে। রোম সম্রাট চিন্তা করলো মক্কার কোন ব্যবসায়ী থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু জানা দরকার। তখন রোম সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে রাজদরবারে ডাকলো। ডাকার পরে জিজ্ঞাসা করলো, পামাযা ইয়ামুরুকুম বিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কি কি বিষয় নির্দেশ দেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদেরকে কি কি বিষয় নির্দেশ দেন আমাকে একটু বলো। তখন আবু সুফিয়ান বললেন, তিনি আমাদেরকে বলেন, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, উবুদুল্লাহ, ইবাদত করো, গোলামি করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার জীবনে কোনো কিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করিও না। আর তিনি আমাদেরকে বলেন, ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপ দাদারা, তোমাদের পূর্বপুরুষেরা যা বলতো, যা মানতো, এটা ছেড়ে দাও। বাপ দাদাদের কথা, বাপ দাদাদের দোহাই, বাপ দাদাদের উসিলা, এগুলা তোমরা ছাড়ো। আবু সুফিয়ান রোম সম্রাটের দরবারে যায় বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন যে বাপ দাদার কথা ছাড়ো, বাপ দাদার কথা না ছাড়লে ইমানদার হওয়া যায় না। আজও দেখবেন অনেক ইমানদার বাপ দাদার কথা লয়ে বসে থাকে। যত কোরআনে কারিমে পাওয়া যাক, সহি হাদিসে পাওয়া যাক, বলে যে না আমাদের বাপ দাদারা এমনি করছে, আমাদের পূর্বপুরুষ এমনি করেছেন, আমরা বাপ দাদাদের রসম রেওয়াজ, বাপ দাদাদের পদ্ধতি আমরা ছাড়তে রাজি। এই নীতিটা কোনো মুমিনের নীতি না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতেন, ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপ দাদারা, তোমাদের পূর্বপুরুষেরা তোমাদেরকে যা বলে ওয়াতরুকু তা ছেড়ে দাও। ওয়ায়ামুরুনা বিসসিদিকি ওয়াল আফাফে, তিনি আমাদেরকে সব সময় সত্যবাদিতার নির্দেশ দেন, তিনি আমাদেরকে সচ্চরিত্রতার নির্দেশ দেন, তিনি আমাদেরকে সালাতের নির্দেশ দেন। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে নাই, ওই সময়ে রোম সম্রাটের দরবারে গিয়ে বলতেছে, শুনেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নির্দেশগুলা দেন তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হলো, ওয়ায়ামুরুনা বিসসিদিকি, আমাদেরকে সত্যবাদী হওয়ার জন্য আমাদেরকে সিদকের নির্দেশ দেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরের যুদ্ধের মধ্যে, বদরের যুদ্ধের এক ফাঁকে বড় বড় দুই শয়তান এক শয়তানের নাম হলো আখনাস ইবনে সুরাইক, আরেক শয়তানের নাম হলো আবু জাহাল। দুইজন বদরের যুদ্ধের এক ফাঁকে মাঝখান দিয়ে এক জায়গায় দুজন একসাথে বসে আছে। আখনাস ইবনে সুরাইক আবু জাহেলকে জিজ্ঞাসা করে, ও আবু জাহেল, তোমার থেকে আমি একটা মন্তব্য শুনতে চাচ্ছি, তোমার থেকে একটা জিনিস আমি গোপনে গোপনে জানতে চাই, যেটা এখানে আমরা দুজন ছাড়া আর তৃতীয় কেউ নাই। আবু জাহেল বলে, বলো দেখি কি জানতে চাও আমার কাছে এমন গোপন কথা। আখনাস ইবনে সুরাইক বলল, আবু জাহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার দৃষ্টিভঙ্গি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কি মনে করো? আবু জাহেল বলে উঠল, আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জমিনের মধ্যে সবচাইতে সত্যবাদী, সবচাইতে আমানতদার, সবচাইতে ভালো মানুষ, তার মতো ভালো মানুষ জমিনে আর দ্বিতীয় কেউ নাই। সাক্ষকার আবু জাহেল। আখনাস ইবনে সুরাইক বলে উঠল, ও আবু জাহেল, যদি এত ভালো মানুষ হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তুমি আবু জাহেল আমাদেরকে নিয়ে এই বদরের যুদ্ধে কেন আসছ? ভালো মানুষটার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কেন আমাদেরকে নিয়ে আসলা এখানে? আবু জাহেল বলল, শোনো, আমরা ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এখানে যুদ্ধ করতে আসি নাই। ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের কোনো বিরোধ নাই, তাকে আমরা ভালোবাসি, তাকে আমরা ভালো মানুষ হিসাবে জানি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতটা দেন সেই দাওয়াতটাকে আমরা সমর্থন করি না, কারণ তার দাওয়াতের ভিতরে থাকে উবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তিনি বলেন, গোলামি করো আল্লাহর, তাগুত ছাড়ো, আমরা আমাদের তাগুতগুলো অন্যান্য মাবুদগুলো আমরা ছাড়তে রাজি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মাবুদের ইবাদত করো, কিন্তু আমরা এত মাবুদকে ছেড়ে এক মাবুদের ইবাদত করতে রাজি নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, আমরা আওলাদে রাসূল, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, আমরা ইসমাইল আলাইহিস সালামের বংশধর, আমরা নবীর বংশের মানুষ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এসে বলে, আমাদের বাপদাদারা যা বলেছে, বাপদাদারা যা করেছে, এগুলো সব ছেড়ে দেওয়ার জন্য। আবু জাহেল বলে, আমাদের বাপদাদারা ছিল নবী রাসূলদের বংশধর, আমরা আমরা আওলাদে রাসূলের বংশধর, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে যে এগুলো নাকি ঠিক না, আমরা এগুলা খারাপ করতেছি এগুলো ছেড়ে দেওয়ার জন্য। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত যদি বাস্তবায়িত হয় তাহলে আমাদের পূর্বপুরুষদের সমস্ত কর্মকাণ্ড বাতিল হিসাবে প্রমাণিত হবে। এজন্য আমি আবু জাহেল জীবিত থাকতে আমার বাপদাদা পূর্বপুরুষদের কার্যক্রমকে বাতিল প্রমাণ করতে দিব না, নাউযুবিল্লাহ। এই জন্যই বদরের যুদ্ধ করতে আসছি। বদরের যুদ্ধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ মানুষ, এই জন্য বদরের যুদ্ধ করতে আসেনি। তাহলে দুনিয়ার সবচাইতে বড় কাফের, ইসলামের সবচাইতে বড় শত্রু, কিন্তু সেই শত্রু সাক্ষ্য দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্যবাদী মানুষ, সাদিকিন মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি কেউ মিথ্যা কথা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি কেউ একটা মিথ্যা কথা বলে, তার পরিণাম কি? জাহান্নাম। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নবীর জীবনে কোনো মিথ্যা কথা বলি নাই, আমি নবীর নীতি হলো সব সময় আমি সত্য বলি। জিব্রাইল আলাইহিস সালাম আরশে আজিম থেকে এসে আমাকে সাক্ষ্য দিয়ে গেছেন সাদাকতা। হাদিসে জিব্রিল খুলে দেখেন, জিব্রিল আলাইহিসসালাম প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন। উত্তর দেওয়ার পরে জিব্রিল আলাইহিসসালাম বলতেছেন সাদাকতা, আপনি সত্য কথা বলছেন। আবার ঈমান সম্পর্কে জিজ্ঞেস করছেন, তারপরেও কয় সাদাকতা। এহসান সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, তারপরেও বলছেন সাদাকতা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে জিব্রিল আলাইহিসসালাম ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদ্দিক হিসাবে, সাদেক হিসাবে, সত্যবাদী হিসাবে স্বীকৃতি দিয়ে গেলেন। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে আমার নামে একটা মিথ্যা কথা বলে, আমার নামে একটা জাল হাদিস বানাইলো, একটা মিথ্যা কথা বললো, যে কথাটা আমি বলি নাই, বললো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই লোকটা যেন জাহান্নামকে তার বসবাসের স্থান হিসাবে, তার ঠিকানা হিসাবে সে যেন নির্ধারণ করে নেয়। নাউযুবিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটা মিথ্যা কথা বললে, জাল হাদিস বললে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই এরকম কোন হাদিস বললে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার স্থায়ী ঠিকানা হবে, তার আবাস হবে জাহান্নাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের একমাত্র মাবুদ, তিনি সত্য বলেন এবং সত্য বলতে নির্দেশ দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জিন্দেগি ছিলেন সাদিক, এবং তিনি উম্মতকেও সাদিকিন হওয়ার নির্দেশ দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তারা ছিলেন কি? তারাও ছিলেন সাদিকিন। আল্লাহ রাসূলের প্রত্যেক সাহাবি, এক একজন সাহাবি এক একজন সাদিক। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যাকে আমরা আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু হিসাবে চিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত মানুষ ওই সময় আমাকে বলতেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ, সব মানুষ আমাকে বলতেছে মিথ্যাবাদী মিথ্যাবাদী মিথ্যাবাদী। আবু বকর বলে আমি সত্যবাদী আমি সত্যবাদী। সুবহানাল্লাহ, কোন সময়? একেবারে ইসলামের সূচনা লগ্নে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাউমের কাছে, তার সম্প্রদায়ের কাছে দাওয়াত দিলেন, আবু লাহাব বলে উঠল তাব্বাত ইয়াদা মুহাম্মদ, নাউযুবিল্লাহ, সমস্ত আত্মীয় স্বজন সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদদোয়া দে, সব মানুষ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। আমি মেরাজ থেকে আসার পরে দুনিয়ার সমস্ত মানুষ বলাবলি করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে এগুলা সত্য নয়, এগুলা মিথ্যা কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে আমার রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আমার রাসূল মেরাজের যতগুলো কথা বলছেন সবগুলো সত্য। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের সিদ্দিক হলো আবু বকর। সুবহানাল্লাহ, এই উম্মতের সিদ্দিক মানে সবচেয়ে বড় সত্যবাদী, যার থেকে সত্যবাদী আর হতে পারে না, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন বিশিষ্ট সাহাবী, যেই তিনজনের তাওবা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে কবুলের ঘোষণা দিয়েছেন, তিনজন প্রসিদ্ধ সাহাবী। সূরা তাওবা, যেই সূরার নামটাই হলো এই তিনজন সাহাবীর তাওবাকে কেন্দ্র করে, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরারা ইবনে রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিন সাহাবী। কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রুবাই, এই তিনজন সাদেকীন সাহাবীর নাম মনে রাখবেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সাদেকীন হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, যাদের সার্টিফিকেট আসছে আরশে আজিম থেকে, এবং এই সার্টিফিকেট কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুমিন এটা পড়বে, জানবে এদের সার্টিফিকেটটা। সুবহানাল্লাহ, এই তিনজন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরারা ইবনে রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবী বদরের যুদ্ধে, তাবুকের যুদ্ধে অংশ গ্রহণ করতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে চলে গেছেন, এই তিনজন আজকে যাবেন, কালকে যাবেন, পরশু যাবেন, এরকম করে করে আর তাবুকের যুদ্ধে অংশ গ্রহণ করতে পারেন নাই। একদিকে ছিল গরম আবহাওয়াটা ছিল মদিনার, তখন খুবই গরম, আরেকদিকে ছিল তখন খেজুর পাকার মৌসুম। এই তিনজন সাহাবি তাবুকের যুদ্ধে অংশ গ্রহণ করতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক থেকে মদিনা আসলেন, মসজিদে নববীতে বসলেন, চতুর্দিক থেকে মুনাফিকরা একজনের পর একজন যায় আর নবী সরসরামের কাছে মিথ্যা কথা বলে। মুনাফিকরা একজন একজন নবী সরসরামের সাথে দেখা করে আর একটা মিথ্যা ওজর পেশ করে দেয়। আল্লাহ পাক মুনাফিকদের শানে এই জন্য বলে দিছেন, ইদা জাআকাল মুনাফিকুনা قالوا نشهد انك لرسول الله والله يعلم انك لرسوله والله يشهد ان المنافقين لكاذبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুনাফিকরা আপনার কাছে আসে, আসি বলে انك لرسولুল্লাহ, আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুনাফিকরা তোমরা সাক্ষী দেওয়ার দরকার নাই, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন আপনি তার রাসূল, কারণ ওই আল্লাহই তো আপনার রাসূল বানাইছে, তাহলে তার থেকে বেশি আর কে জানে মুনাফিকরা সাক্ষী দিলেও কি না দিলেও কি। বর্তমান দুনিয়াতে দেখবেন মাঝে মধ্যে যদি কাফেররা মুশরিকরা একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো মন্তব্য করে, আমরা কি খুশি যে দেখো একজন ইহুদি একজন খ্রিস্টান আমাদের রাসূলকে অনেক বড় বলে ফেলছে, মরিশ বুকাইলিও ওই বলে ফেলছে, অমুক এই বলে ফেলছে, মহা খুশি মুসলমানেরা। এটাতে খুশি হওয়ার কিচ্ছু নেই, তারা আমার নবীকে উপরে তুললেও কি না তুললে কি। যদি তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো মানুষের মনে করতো তো ঈমান আনা নাই কেন, উপরে তুলছে, এক নম্বরে দিছে, ভালো বলছে, বিশ্ব মধ্যে সবচেয়ে বড় নেতা বলছে, সবচেয়ে বড় সমাজ বিজ্ঞানী বলছে, সবচেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞানী বলছে, তা এত কিছু বুঝছে তার প্রতি ঈমান আনলো না কেন। অর্থাৎ কে আমার নবীকে ভালো বলছে খারাপ বলছে, মুশরিকরা ভালো বললে যে উপরে উঠে গেছে, মুশরিকরা ভালো না বললে উপরে উঠে নাই, জিনিসটা এরকম। আল্লাহ বলতেছেন আমার রাসূলকে মুনাফিকরা সাক্ষী দেওয়া দরকার নাই, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আমি যে আল্লাহ তাকে রাসূল বানাইছি তিনি ভালো করে জানি তিনি আমার রাসূল, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা হলো মিথ্যাবাদী। মুনাফিকদের অন্তরের সাথে মুখের মিল নেই, মুনাফিকদের বিশ্বাসের সাথে কথাবার্তার মিল নেই, কার্যক্রমের মিল নেই, এজন্য আল্লাহ পাক নিজেই সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসছেন, মুনাফিকরা দলে দলে এসে মিথ্যা কথা ওজর পেশ করতেছে যে আমার ছেলের অসুখ, আমার স্ত্রীর অসুখ, আমার এই সমস্যা, আমার এই সমস্যা, এই জন্য যেতে পারিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিচ্ছেন, কারণ তিনি রহমাতুল্লিল আলামিন, তিনি বুঝতে পারতেছেন যে এরা মিথ্যা কথা বলতেছে, কিন্তু তারপরেও তিনি দোয়া করতেছেন, ইয়াস্তাগফিরকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিক, দোয়া করতেছেন। এখন মুনাফিকরা তো আরো খুশি, কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা দিছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহীমা। মুনাফিকরা মিথ্যা কথা কয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দে, কয় শুনো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছেন, তারা যখন কোনো জুলুম করে কোনো গুনাহ করে আমার নবীর কাছে আসে, আমার নবী যদি তাদের জন্য ইস্তিগফার করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা তাওয়াবার রাহিমা হিসাবে পাবে। সুবহানাল্লাহ। কয় দেখো রাসূল যখন বলে দিচ্ছে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিক, তো মাফ তো হয়ে গেছে, মিথ্যা কথা বললে কি হয়েছে? দেখবেন আমাদের সমাজে এরকম কিছু লোক পাওয়া যায়, মিথ্যা কথা বলে বলে মানুষকে হেদায়েত করার চেষ্টা করে, মানুষকে হেদায়েত করার জন্য মিথ্যা কিচ্ছা কাহিনী, মিথ্যা গল্প, মিথ্যা গুজব, মিথ্যা হাদিস, জাল হাদিসও বলে। আবার যখন আপনি বলবেন ভাই আপনি এসব মিথ্যা কথা বললেন কেন, এসব জাল হাদিস বলার দরকার কি, মিথ্যা কিচ্ছা কাহিনী বলার দরকার কি, কই এগুলো বলার দ্বারা যদি একজন মানুষ হেদায়েত পায় তাহলে অসুবিধা কি? এই মিথ্যা কথা দিয়ে যদি একজন মানুষ হেদায়েত পায়, এই জাল হাদিস শুনে, এই কিচ্ছা কাহিনী শুনে যদি একজন মানুষ হেদায়েত পায় তাহলে অসুবিধা কি? এখন এই মুনাফিকেরা বলতেছে যে এই মিথ্যা কথা বলি যদি রাসূল দোয়া করি দে মাফ হয়ে যায় তো অসুবিধা কি? মিথ্যা কথা বললে তো কোনো অসুবিধা হয়নি। বাস সব মুনাফিকেরা মিথ্যা কথা বলে বলে চলে যাচ্ছে। কিন্তু এই তিনজন সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরারা ইবনে রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেছেন। তারা মনে মনে চিন্তা করলেন আমরা গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা হয়তো ওজর পেশ করতে পারবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা হয়তো জানবেন না, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছি ওই আল্লাহ রাব্বুল আলামিন তো ভালো করে জানেন আমরা কেন যেতে পারি নাই। এই তিনজন চিন্তা করলেন আমার রাসূলের সামনে হয়তো মিথ্যা বলা যাবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তো মিথ্যা কথা বলা সম্ভব না। এই তিনজন কোনো ধরনের চলচাতুরির আশ্রয় নেন নাই, সরাসরি বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো কারণ ছিল না, কোনো উযর ছিল না, শয়তানের দোকায় পড়ে আজকে যাব কালকে যাব পরশু যাব করে করে আমরা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই। আল্লাহু আকবার, একেবারে সোজা সত্য কথা বের হইছেন। সবাইকে দেখো এই যে পাগল, কিচ্ছু জানা না, কিছুই বুঝে না। দেখবেন আমাদের সমাজে যারা সত্য কথা কয় এদেরকে মানুষ মনে করে বুদ্ধি নেই, শুদ্ধি নেই, কিচ্ছু নেই, হাবা গোবা কয়, কোনো একটু একটু সালাকিও জানে না, একটু বুদ্ধিও নাই, একটা মিথ্যা কথা সুন্দর করে সাজাই গুছাই বলতেও পারে না, কয় এর দি দুনিয়াতে কোনো কাজ হবে না, কিচ্ছু হবে না, মিথ্যাই বলতে পারে না, একটা মিথ্যা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে পারলে সমাজের মানুষ মনে করে বুদ্ধিমান, খুব চালু, মানে সে মিথ্যা কথাকে সত্যের মতো সুন্দর করে বলতে পারে। আর যে মিথ্যা বলতে পারে না আমাদের সমাজগুলোতে তার কোনো দামে নেই, তো একটা কথা ঠিক মতো বলতে পারে না, ঠিক মতো বলতে পারে না মানে মিথ্যা বলতে পারে না, সে সত্য কথা বলে দেয়। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি এর যুগে মুনাফিকেরা মনে করত যে এই সকল সাহাবীরা হইল বুদ্ধি নেই, সত্য কথা বলে দিছে, এখানে মিথ্যা বললে অসুবিধা কি, আল্লাহ রাসূল দোয়া করে দিতেন। কিন্তু এই তিনজন সাহাবী বলেন এই দোয়া শেষ দোয়া না, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহ বিন উবাইর শানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি 70 বার যদি দোয়া করেন তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুল্লাহ বিন উবাইর জন্য যদি 70 বারের জায়গায় 71 বার দোয়া করলে আল্লাহ মাফ করতেন তা আমি রাসূল 71 বার দোয়া করতাম, কিন্তু আল্লাহ পাক কখনো আমি দোয়া করলে মাফ করবেন না। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেও আল্লাহ পাক মুনাফিকদেরকে মাফ করবেন না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করলেও উম্মত যদি মুনাফিক হয় উম্মত যদি সত্যবাদী না হয়, উম্মতের যদি ইমানের ভিতরে শিরক বিদআত থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মতের জন্য কোনো সুপারিশও করবেন না। এই তিনজন সাহাবী সত্য কথা বলে দিলেন। বলার পরে সবাই আফসোস করে, আহারে আমরা তো সুন্দর করে পার পেয়ে গেলাম, এই তিনজন বুঝি পার পাইতে পারল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, তোমাদের সাথে কারো কথাবার্তা সালাম আদান প্রদান সব আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসা পর্যন্ত বন্ধ থাকবে। এই তিনজন সাহাবী, সহিহ আল বুখারী সহিহ মুসলিমের হাদিসে বিস্তারিত বিবরণ আছে, অনেক লম্বা লম্বা হাদিস। এই তিনজন সাহাবী দিনের পর দিন, তারা একটা দিন যায় তাদের কাছে মনে হয় এক বছর গেছে, একটা দিন যায় মনে হয় এক বছর যায়, একটা দিন যায় মনে হয় এক বছর যায়। ঘরের থেকে বের হয়ে যখন রাস্তা দিয়ে যান, সাহাবায়ে কেরাম তাদের সাথে কোনো কথাবার্তা বলেন না, তাদেরকে সালাম দেন না। মসজিদে নববীতে গিয়ে সালাত আদায় করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরের থেকে তাদের দিকে তাকাই তাকাই দেখেন, কিন্তু তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দিকে তাকান না। তারা মসজিদে নববীতে বসে বসে আল্লাহর কাছে কাঁদেন আর বলতে থাকেন, রব্বুল আলামিন, সত্যবাদী তার মহাপরীক্ষার মধ্যে পড়ে গেছে, সত্য সঠিক কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলে দিয়েছি, রব্বুল আলামিন আপনি জানেন আপনার নবীকে হয়তো মিথ্যা কথা বলে পার পেয়ে যেতাম, কিন্তু আপনার সামনে মিথ্যা বললে আমরা কোনোদিন পার পেতাম না। রব্বুল আলামিন আমাদেরকে এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ করেন। মসজিদ থেকে বের হয়ে বাসা আসেন, বাসা থেকে মসজিদে যান, বাজারে ঘোরাফেরা করেন, চারিদিকে রাস্তায় হাঁটেন, কিন্তু এত মানুষ চারিদিকে, কিন্তু তিনজন মানুষ একা একা, কি কঠিন এক জীবন। এভাবে ৪০ দিন পর্যন্ত তাদের অতিবাহিত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার তাদের স্ত্রীদেরকেও তাদের থেকে পৃথক করে দাও, স্ত্রীরাও তাদের সাথে থাকতে পারবে না, স্ত্রীরাও তাদের থেকে আলাদা হয়ে যাবে। কয়েকজন সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্ত্রীরা কি তালাক হয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না তালাক হবে না, তবে তাদের সাথে এখন সম্পর্ক বিচ্ছিন্ন থাকবে। এভাবে ৫০ দিন পর্যন্ত এই তিনজন সাহাবী এই কঠিন জীবন যাপনের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে আয়াতে কারীমা নাযিল করলেন, ওয়ালা সালাতাতিল লাযিনা খুল্লিফু, ওই তিনজন যেই তিনজন পিছনে রয়ে গেছিলেন। সুবহানাল্লাহ, সূরা আল বাকারার ১১৭, সূরা আত তাওবার ১১৭ ১১৮, এই দুটা আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন এদের নাম ধরে বলে দিলেন সালাসা। সালাসা মানে তিন, এই তিনজন নির্দিষ্ট করে দিলেন যে এই তিনজন যারা তাবুকের ময়দানে যেতে পারে নাই, এদের তাওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিছেন। সুবহানাল্লাহ। এরপরে দুনিয়ার সকল মুমিনকে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। কিয়ামত পর্যন্ত আগত ঈমানদাররা জেনে রাখো, এই তিনজন সাদিকিন, আমার এই তিনজন সাদিকিন বান্দা, এরা যেমন ভাবে সত্যের উপরে অটল ছিলেন, সত্যবাদিতার উপরে অটল ছিলেন, ও ঈমানদাররা তোমরাও এদের মতো সাদিকিন হয়ে যাও। সুবহানাল্লাহ, এদের মতো সাদিকিন হও। এভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারাও ছিলেন সাদিকিন। তাহলে এই সত্যবাদিতাটা কিভাবে হতে হবে? এই সত্যবাদিতা তিনভাবে হওয়া লাগবে। সত্যবাদিতা হতে হবে আস-সিদকু ফিল আকীদা, আস-সিদকু ফিল আকওয়াল, আস-সিদকু ফিল আমাল। তিন জায়গায় সত্যবাদী হতে হবে একজন মুমিনকে। আকীদার ক্ষেত্রে সত্যবাদী হতে হবে, কথাবার্তার ক্ষেত্রে সত্যবাদী হতে হবে, আমালের ক্ষেত্রেও একজন মুমিনকে সত্যবাদী হওয়া লাগবে। খালি কথাবার্তা সত্যবাদী কিন্তু আকীদার ক্ষেত্রে সত্যবাদী না, অথবা আকীদার ক্ষেত্রে সত্যবাদী কথাবার্তায় সত্যবাদী না কাজে কর্মে সত্যবাদী না, তাহলে এই সত্যবাদিতা তার ভিতরে পরিপূর্ণতা লাভ করে নাই। এই জন্য একজন মুমিনকে তিন দিক থেকে সত্যবাদী হইতে হবে, আকীদার ক্ষেত্রে সত্যবাদী, কথাবার্তার ক্ষেত্রে সত্যবাদী, আমালের ক্ষেত্রে সত্যবাদী। তিনটা জিনিস খেয়াল রাখতে হবে, আকীদার সত্যবাদী, কথাবার্তার সত্যবাদী, আমলের সত্যবাদী। এই তিন সত্যবাদিতা মিলেই আল্লাহর একজন বান্দা সাদিকিনের মত হয়। আকীদার ক্ষেত্রে সত্যবাদিতা আসসিদকু ফিল আকওয়াল, আসসিদকু ফিল আকীদা, আকীদার ক্ষেত্রে একজন মুমিন হবে সত্যবাদী। আকীদার ক্ষেত্রে সত্যবাদিতা কি রকম? আকীদার ক্ষেত্রে সত্যবাদিতা হলো ওই ব্যক্তির আকীদার ভিতরে কোনো ধরনের জুলুম মিশ্রিত থাকবে না, তার বিশ্বাসের ভিতরে কোনো ধরনের শিরক মিশ্রিত থাকবে না, তার আকীদার ভিতরে কোনো কুফর মিশ্রিত থাকবে না, তার আকীদার ভিতরে কোনো রকমের বিদআত মিশ্রিত থাকবে না। যেই আকীদা, যেই বিশ্বাস, যেই ঈমান হবে শিরক মুক্ত, কুফর মুক্ত, বিদআত মুক্ত, নেফাক মুক্ত, এই আকীদাটা হলো সত্যবাদী আকীদা। এটার নাম হলো আকীদার ক্ষেত্রে সত্যবাদিতা। সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক বলছেন এরা হলো সত্যের সাক্ষ্যদাতা, এরা হলো সত্যের সাক্ষ্যদের সুহাদা, এরা সত্যের সাক্ষ্যদাতা। এই সত্যের সাক্ষ্যদাতাটা হলো তাদের আকীদার ক্ষেত্রে, আমালের ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে। এজন্য একজন মুমিনকে আগে সত্যবাদী হতে হবে তার বিশ্বাসের ক্ষেত্রে, তার আকীদার ক্ষেত্রে, তার ঈমানের ক্ষেত্রে। কারণ মানুষের সবকিছুর পরিচালনা হলো তার আকীদা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার দিকে, সম্পদের দিকে তাকান না। তাকান কোন দিকে? কি কথা বলে না, কোন দিকে তাকান আল্লাহ? ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারার দিকে তাকান না, তোমাদের ধন সম্পদের দিকে তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় তাকান ইলা কুলুবিকুম, তোমাদের কলবের দিকে, তোমাদের অন্তরের দিকে। আর তাকান ওয়া আমালিকুম, তোমাদের আমলের দিকে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কলবের দিকে তাকান কেন? কারণ কলবটাই হলো তার ওই জায়গায় যে বিশ্বাসটা লুকাইত থাকে, ওই জায়গায় যে আকীদাটা লুকাইত থাকে, সেটার আলোকে তার বাকি জিন্দেগি পরিচালিত হয়। তাহলে আগে সত্যবাদীটা আসতে হবে কালবের ভিতরে, আকীদার ভিতরে, বিশ্বাসের ভিতরে। কালব যদি বিশুদ্ধ হয়ে যায় তাহলে তার পুরা জিন্দেগি বিশুদ্ধ হয়ে যায়। কালবের মধ্যে যদি গণ্ডগোল দেখা দেয় তার পুরা জিন্দেগির ভিতরে গণ্ডগোল দেখা দেবে। এই জন্য একজন মুমিনকে সত্যবাদী হতে হবে কালবের ভিতরে, আকীদার ভিতরে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন যে ইমানদাররা হলেন তারা সাদাকু মা আহাদুল্লাহ, আল্লাহর সাথে যে ওয়াদা অঙ্গীকারবদ্ধ তারা সেটার সত্যায়িত করে, সেটার প্রতিফলন তারা ঘটায়। অর্থাৎ আল্লাহর সাথে তারা অন্তরের দিক থেকে একটা চুক্তিবদ্ধ, যেটা হলো ইমানি চুক্তি। সেই ইমানি চুক্তির প্রতিফলন তারা সত্যায়িত করে সব জায়গায়। সূরা আল হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. الله পাক বলেন ইমানদার তো শুধু তারাই যারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনে, এরপরে ওই ইমান আনার ব্যাপারে আল্লাহ এবং রাসূলের ইমান আনার ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ পোষণ করে না। উলাইকা হুমুস সাদিকুন, এই মানুষগুলা হলো সত্যবাদী, এরাই হলো সাদিকিন। সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষ আল্লাহর উপরে ইমান এনেছে, আল্লাহ রাসূলের উপরে ইমান এনেছে, কিন্তু আল্লাহর উপরে ইমান আনার পরেও আল্লাহকে বাদ দিয়ে আরেক জায়গায় সেজদা করে, আল্লাহর উপরে ইমান এনেছে, আল্লাহকে রব হিসাবে, একমাত্র রব হিসাবে মেনেছে, একমাত্র মাবুদ হিসাবে মেনেছে, কিন্তু সেজদা করে অন্য জায়গায়, তাহলে আল্লাহর এই বান্দা তার ইমানের ক্ষেত্রে সত্যবাদী হতে পারে নাই, তার আকীদার ক্ষেত্রে সত্যবাদী হতে পারে নাই। কারণ তার আকীদা হলো সেজদা পাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, কারণ তিনি আমার একমাত্র রব, তিনি আমার একমাত্র মাবুদ। তাহলে অন্তরে হলো সেজদা পাওয়ার, ইবাদত পাওয়ার মালিক হলো আমার রব, কিন্তু আমি করলাম সেজদা অন্য জায়গায়। তাহলে বোঝা গেল আমি এখনো সত্যবাদী, ইমানের ক্ষেত্রে সত্যবাদী হইতে পারিনি। আমি আমার মান্যত করলাম অন্য অন্য জায়গায়, কবরের উদ্দেশ্যে, কোনো ব্যক্তির উদ্দেশ্যে মান্যত করতে হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে আমার আকীদার ক্ষেত্রে আমি এখনো সাদেকিন হই নাই, সত্যবাদী হই নাই, আকীদার মধ্যে গণ্ডগোল আছে, মিথ্যার বাদিতা আছে। আমি আমার সন্তান চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না আছে, আমি বিভিন্ন খাজা বাবার কাছে গিয়ে আমি সন্তান চাই, বিভিন্ন ব্যক্তির কাছে গিয়ে আমি সন্তান চাই। তাহলে আমার ইমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে আমি এখনো সাদেকিন হই নাই। কারণ আকীদার ক্ষেত্রে যদি আমি সাদেকিন হই, তাহলে আমার সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। যদি আমার সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়, তাহলে বুঝতে হবে আমার আকীদা বিশুদ্ধ হয়েছে, সত্যবাদী হয়েছে। কারণ আকীদা যদি সত্যবাদী না হয়, তাহলে আমার যাবতীয় ইবাদতের ভিতরে সত্যবাদিতা ফুটে উঠবে না। এজন্য সবার আগে দরকার কলবকে সত্যায়িত বানানো, কলবকে সত্যবাদী বানানো। আসসিদকু ফিল কলব, আসসিদকু ফিল আকীদা, আসসিদকু ফিল ঈমান। ঈমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে কলবের মধ্যে প্রথম সত্যবাদিতা ফিট করতে হবে। আমাদের বর্তমান সমস্যা, মূল সমস্যা যেটা, সেটা হলো আমাদের অন্তরের ভিতরে সত্যবাদিতা নাই, অন্তরের ভিতরে মিথ্যা লুকাইতো আছে। মুনাফিকদের অন্তরে আল্লাহ পাক বলছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রোগ হয়েছে, ওই রোগটা হলো মিথ্যার রোগ, সত্যবাদিতা নাই। আমাদের অন্তরের ইমানটা যদি সত্যবাদিতা সহকারে ইমান হইতো, সিদক সহকারে ইমান হইতো, তাহলে আমাদের দ্বারা কোন শিরিকি কর্মকাণ্ড সমাজে কোথাও ঘটত না। কিন্তু দেখা যায় ইমানদার আবার শিরিকও করে, এরকম ইমানদার সমাজে অসংখ্য আছে কি নাই? অসংখ্য ইমানদার দেখা যায়, দাবি করি ইমানদার, দাবি করি মুসলিম, দাবি করি আহলে সুন্নাত, দাবি করি সুন্নি, কিন্তু কার্যক্রম হলো শিরক, কার্যক্রমে বেদআত, কার্যক্রমে নেফাক, কার্যক্রমে কুফর। অর্থাৎ ইমানের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে সত্যবাদী হতে পারেনি। এরপরে সত্যবাদী হইতে হবে সাক্ষ্য দানের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে জবানটাও সত্যবাদী হতে হবে। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা সফের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ইমানদাররা এমন কথা কেন বলো যেটা তোমরা করো না। তাহলে যেটা করি সেটা বলি, যেটা বলি সেটা করি, এটার নাম সত্যবাদিতা। কিন্তু জবানে যদি মিল না থাকে, সত্য কথা বলি না, সত্য প্রকাশ করি না, তাহলে বোঝা গেল আমার কথাবার্তার মধ্যে, আকওয়ালের মধ্যে এখনো সত্যবাদিতা আসে নাই। কোন লোক অন্তরে অন্তরে ইমানদার, ভিতরে ভিতরে বিশ্বাস করেছে সবকিছু, কিন্তু মুখে স্বীকৃতি দেয় না। এই লোক কি ইমানদার হবে? ইসলামের এক নম্বর রুকন হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোন সত্যিকারের মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, এটার শাহাদা লাগবে, এটার সাক্ষী দিতে হবে। এটার সাক্ষ্য যদি মুখে না দে, অন্তরে যত বিশ্বাসে করুক এই লোক ইমানদার না। যেমন আবু তালেব, আবু তালেব অন্তরের থেকে সব জানতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, এটা কিন্তু আবু তালেব অন্তরের থেকে ভালো করে জানত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্তরে জানলে হবে না, আপনি স্বীকৃতি দেন, মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব বলছেন না, আমি মুখে সাক্ষ্য দিব না, মুখে সাক্ষ্য বলবো না। এ কারণে আবু তালেব কিন্তু ইমানদার হইতে পারে নাই। তাহলে মুখটাও সত্যবাদী হইতে হবে, অন্তরে সত্য লুকিয়ে রাখলে হবে না, সত্যটা মুখে প্রকাশ করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসসিদর, আমার উম্মত তোমরা সত্যবাদীটাকে নিজেদের জন্য বাধ্যতামূলক করে নাও। ইন্নাস সাদিকা ইয়াহদি ইলাল বির, কারণ সত্যবাদীতা মানুষকে কল্যাণের দিকে ধাবিত করে, কল্যাণের রাস্তা দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ বীর মানুষকে সব সময় জান্নাতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ, সব সময় জান্নাতের রাস্তা দেখায় সত্যবাদীটা। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদিকু হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, কোন মানুষ যখন সারা জীবন সত্যের উপরে চলতে থাকে, সত্যের উপরে চলতে থাকে, অবশেষে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিদ্দিক হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর নিয়ামত প্রাপ্ত মানুষদের মধ্যে নবী রাসূলদের পরে সবচেয়ে বড় নিয়ামত প্রাপ্ত মানুষ হলো সিদ্দিকরা। এই সিদ্দিক হতে হলে সবসময় সত্যবাদিতার উপরে অটল থাকা, তাহলে কথাটাও বলতে হবে সবসময় কি কথা, সত্য কথা। মুনাফেকের আলামত কথা বললে সত্য বলে না, কি বলে, মিথ্যা বলে। আজকে আমরা সত্য কথা বলাটা মনে হয় ভুলেই গেছি, সত্য কথা সহজে মুখ থেকে বের হতে চায় না। আর মোবাইল বের হয়ে মিথ্যার প্রচলন আরো বাড়ছে, প্রযুক্তির কারণে মিথ্যা আরো বাড়ছে। মোবাইলে বেশিরভাগ সত্য কথা বাইরে না, খালি মিথ্যা কথা বাইরে। একজন মাসালা জিজ্ঞেস করতে আসছে আমার কাছে যে ভাই, আমার পাওনাদারেরা যখন আমার কাছে ফোন দেয়, তখন আমি মোবাইলটা হাতে নিয়ে আস্তে করে ঘর থেকে বাইরে চলে যাই, বাইরে গিয়ে বলি ভাই আমি এখন বাইরে আছি, মানে বাড়িতেই আছে কিন্তু ঘরে নাই, ঘর থেকে সে বাইরে গেছে। বলতেছে আমার এটা কি মিথ্যা হবে, আমি তো মিথ্যা বলি নাই, আমি তো ঘরের বাইরেই আছি। কিন্তু উনি মনে করতেছে যে এই লোক বাড়িতে নাই, অন্য জায়গায় আছে। তাহলে দেখেন এই মোবাইলেও মিথ্যা কথা কিভাবে চলতেছে। এই মিথ্যা জবান থেকে যখন বলি, এই মিথ্যা আমাকে জাহান্নামের দিকে ধাবিত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, খবরদার মিথ্যা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো, কারণ মিথ্যা সবসময় পাপ কাজের দিকে ধাবিত করে, আর পাপ কাজ মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। তাহলে মিথ্যা কথা বলা কি যাবে না, সবসময় ইমানদার হিসাবে, মুমিন হিসাবে মুমিনের জবান থাকবে সত্যবাদিতা, সত্য কথা বলবো। এমনকি প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করার জন্য আমাদের পাশে প্রহরী নিযুক্ত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা একটা কথা জবান থেকে বের করে না, যেই কথাটা রেকর্ড করার জন্য আল্লাহর পক্ষ থেকে অতন্ত্র প্রহরী নিয়োজিত আছে। আল্লাহ পাক কেরামান কাতিবিন রেখেছেন, সম্মানিত লেখক বৃন্দকে রেখেছেন, লিখে ফেলতেছেন প্রত্যেকটা লব্জকে, প্রত্যেকটা কথাকে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখতেছেন। বান্দার প্রত্যেকটা কথা জবান থেকে যা বের হয় প্রত্যেকটা কথার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করা লাগবেই। এজন্য একজন মুমিন যেমন ইমানের ক্ষেত্রে আকীদার ক্ষেত্রে হবে সত্যবাদী, কথাবার্তায় হবে ইমানদার সত্যবাদী, আবার ইমানদার তার আমালের ক্ষেত্রেও হবে সত্যবাদী, তার কাজে কর্মে হবে সত্যবাদী। দেখা যায় ইমানদার তার বিশ্বাস, তার মুখের জবান তার কাজে মিললে, দেখবেন ব্যবসায়ী ভাই ইমানদার ভাই যাই দেখবেন মনে হয় যে খুব ভালো মানুষ, কিন্তু ওজনে কি দিছে, কম দিয়ে দিছে। বিশ্বাসে করা যায় না যে এই লোক ওজনে কম দিবে, বিশ্বাসে করা যায় না যে এই লোক ভালো জিনিস দেখায় খারাপ জিনিস দিয়ে দিবে। দেখা যায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সত্যবাদিতা নাই মিথ্যা, লেনদেনের ক্ষেত্রে সত্যবাদিতা নাই মিথ্যা, কাজে কর্মে সব জায়গায় মিথ্যা আর শয়লাব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বাইয়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা ফাইন সাদাকা ওয়া বাইয়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা। কোন ব্যক্তি যদি তার ব্যবসা বাণিজ্যের কাজে দুইজনে সত্য কথা বলে, ওয়া বাইয়ানা ওই পণ্যটার ওই জিনিসটার দোষ ত্রুটিগুলো সুন্দরভাবে বর্ণনা করে দে, স্পষ্ট করে সব কিছু বলে দে, বুরিকা লাহুমা ফি বাইইহিমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বেচা কেনার মধ্যে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ, যদি বেচা কেনার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সত্যবাদিতার নীতি অবলম্বন করে আল্লাহ পাক সেখানে বরকত দিয়ে দেন। ওয়া ইন কাতামা, যদি দোষ ত্রুটি গোপন করে রাখে, ওয়া কাযিবা মিথ্যা কথা বলতে থাকে, মুহিকাত বারাকাতু বাইইহিমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবসা থেকে এই ব্যবসা বাণিজ্যের সমস্ত বরকত আল্লাহ তুলে নেন, সব বরকত আল্লাহ ধ্বংস করে দেন, এই ব্যবসা বাণিজ্যে কোনো বরকত হয় না। এই জন্য ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে অনেক মর্যাদাবান হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা, যেই ব্যবসায়ী হবে আস-সাদুক সত্যবাদী ব্যবসায়ী, যেই ব্যবসায়ী হবে আল আমিন আমানতদার, এই ব্যবসায়ী নবী রাসূলদের সাথে সিদ্দিকিনদের সাথে সুহাদাদের সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ, এজন্য ব্যবসায়ীর বড় গুণ থাকতে হবে তিনি সত্যবাদী। একজন চাকরিজীবী, তারপরে একজন শ্রমজীবী, যিনি যেই পেশায় যেই কাজে আছেন সেখানে তিনি সত্যবাদী তার পরিচয় দিবেন, এটাই ইমানদারের বড় একটা গুণ, যে তার প্রত্যেকটা কাজে করবেও সত্যবাদিতা ফুটে উঠবে, এবং আমার এই সত্যবাদিতা দেখেই অন্য মানুষগুলো আকৃষ্ট হবে, অন্য মানুষগুলো ইসলামের দিকে ধাবিত হবে, আল্লাহর দিনের দিকে ধাবিত হবে। কিন্তু দেখা যায় আমরাই এমন অবস্থা করি, অন্যরা মনে করে যে আমরা তো অনেক ভালো আছি, এদের থেকে ইসলামে যাওয়ার দরকার থাকে। বাজারে যদি ব্যবসায়ী 20 জন থাকে, আমরা মুসলিম যেই 10 জন 12 জন আছি, তারা এই বৈশিষ্ট্য দেখাতে পারি না যে আমরা সব দিক থেকে সত্যবাদী। তো অন্যরা মনে করে যে এরাই তো গোজামিল করে, এরাই তো মানুষকে ওজনে কম দেয়, এরাই তো মিথ্যা বলে ব্যবসা বাণিজ্য করে, তা আমরা আর ইসলামের দিকে যাওয়ার দরকার থাকে। এদেরকে দেখে কেউ আর ইসলামের দিকে উদ্বুদ্ধ হয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 ব্যক্তির সাথে আল্লাহ পাক কথা বলবেন না, আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাবে আলীমের শাস্তি দিবেন। এই 3 ব্যক্তির মধ্যে 1 ব্যক্তির কথা বলছেন, যে ব্যক্তি আল মুনফিকু সালাতাহু বিল হালাফাল কাযিবে, যে লোক মিথ্যা কথা বলে বলে তার পণ্যগুলো বিক্রি করে, মিথ্যা কথা বলে আর জিনিস বিক্রি করে, মিথ্যা কথা বলে আর জিনিস বিক্রি করে, মানে বিক্রি করার সময় সত্য কথা বলে না, বলে যে আরে মিয়া এটা আমার 1000 টাকা কিনা, পরে 600 টাকাও বিক্রি করে, যে মিথ্যা কথা বলছে যে 1000 টাকা কিনা, আসলে তার 1000 টাকা কিনা নয়। দেখা যায় অধিকাংশ ব্যবসায়ী ভাইয়েরা এই কাজটাই করে। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আকীদার ক্ষেত্রে সত্যবাদী হওয়া লাগবে, কথাবার্তার ক্ষেত্রে সত্যবাদী হইতে হবে, আমল আখলাকের ক্ষেত্রেও আমাদেরকে সত্যবাদিতার পরিচয় দিতে হবে। এবং আমি যে একজন বিশুদ্ধ আকীদার মানুষ, আমি যে একজন সহি আকীদার মানুষ, আমি যে একজন কোরআন সুন্নার অনুসারী, আমি যে একজন আহলুল হাদিস অর্থাৎ কোরআন সুন্নার অনুসারী, আমি একজন আহলুস সুন্নাহ আহলুস সুন্নতের অনুসারী, এটা আমার আকীদা যেমন প্রমাণ থাকবে, আমার কথাবার্তায় প্রমাণ থাকবে, আমার কাজকর্মেও প্রমাণ থাকবে। এই তিন ক্ষেত্রে সত্যবাদী হলে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর নাম দিবেন সাদিকিন। এই মানুষগুলোই হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত মানুষ। আমার সম্মানিত বোনেরা, আমার অনেক মা বোনেরাও দেখা যায় কথাবার্তার ক্ষেত্রে সত্যবাদিতার পরিচয় দিতে পারেন না, কথাবার্তায় দেখা যায় অনেক সময় মিথ্যা কথা, মিথ্যা যা শুনেন তাই বলে বেড়ান। একজনের কাছে শুনছেন, এই বাড়িতে একটা শুনছেন, ওই বাড়িতে গিয়ে বলছেন, এই ভাষা একটা শুনছেন, ওই ভাষা একটা গিয়ে বলছেন, এটা সত্য না মিথ্যা যাচাই করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যা শুনে তা বলে বেড়া, যা শুনে তা বলে বেড়া। একজনের কাছে শুনছে অমুক জায়গায় এই হয়েছে, অমুকের ছেলের এই হয়েছে, অমুকের মেয়ের এই হয়েছে, অমুক বাড়ির এই হয়েছে, শুনছে আর বলে বেড়াতেছে, শুনছে আর বলে বেড়াতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোক মিথ্যাবাদী, শুনলে বলে বেড়ানো যাবে না, যে কোনো খবর আসলে সংবাদ আসলে এটা যাচাই বাছাই করে দেখতে হবে, এমনকি পত্রিকায় মিডিয়ায় বিভিন্ন জায়গায় কোনো খবর আসলেও দেখলে মাত্র বিশ্বাস করে ফেলা যাবে না, এটাকে যাচাই বাছাই করতে হবে। বর্তমান ফেসবুকের যুগ, কোনো কিছু আসলে বিশ্বাস করে ফেলা যাবে না, এটাকে যাচাই বাছাই করতে হবে, দেখতে হবে, সঠিক প্রমাণিত হলে তারপরে অন্যের কাছে বলতে হবে, অন্যের কাছে প্রচার করতে হবে, এর আগ পর্যন্ত বলা প্রচার করা যাবে না। যদি এটা মিথ্যা হয় তাহলে আমি একটা মিথ্যা জিনিস প্রচার করে দিলাম, মিথ্যা জিনিস আমি চতুর্দিকে ছড়াই দিলাম। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। তো মূল কথা হলো যে আমরা সবাই ইমানদার, আমরা সবাই মুমিন, আমরা সবাই বিভিন্ন মাসালা মাসাইল নিয়ে, বিশেষ করে একতলাপে মাসালা মাসাইল নিয়ে বেশি দ্বন্দ্বের দিকে না গিয়ে সবাই নিজেদের আকীদা নিজেদের আমালকে সংশোধন করি, সবাই সাদিকিন হওয়ার চেষ্টা করি, মিথ্যাবাদিতা থেকে নিজেদের আকীদাকে, নিজেদের কথাবার্তাকে, নিজেদের চরিত্রকে, আখলাককে বাঁচিয়ে রাখি, জীবনের সর্বক্ষেত্রে সবাই আমরা সাদিকিন হয়ে যাই, তাহলে এই দুনিয়াটাও আমাদের সুন্দর হবে এবং আখেরাতটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কল্যাণকর করে দিবেন। সম্মানিত ভাই বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সাদিকিন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে দুনিয়া যতদিন বেঁচে থাকে ইসলামের উপরে বেঁচে থাকার, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ওয়াজ মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আজকের এই মাহফিলের প্রথম থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে সবগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।